আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, সৌদি সরকার কর্তৃক ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইসলামিক সেন্টার খামিস মোশাইতের যৌথ উদ্যোগে অথবা সহযোগিতায় কুন্দায়ান প্রোগ্রামের আজকে বাঙালি প্রোগ্রামের তৃতীয় দিনের শেষ বেলায় আমাদের সামনে বাংলা ভাষাভাষীদের জন্য সুললিত কণ্ঠে বক্তব্য নিয়ে আসছেন তাওবার আবশ্যকতা ও তার ফজিলত সম্পর্কে ফজিলতুল শেখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন আস-সালাফি। আল আন ইউলকিল মুহাদারা ফজিলতুল শেখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন আস-সালাফি দাঈয়া বিমাকতাব আত-তাআউন লিদ-দাওয়াত ওয়াল ইরশাদ ওয়া তাওয়িয়াতুল জালিয়াত বিখামিস মুশাইত ফলিয়াতাফাদদাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ. وَقَالَ عَزَّ مَنْ قَائِلَ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا. প্রশংসা ও শুকরিয়া গুণগান হামদ মহিমান্বিত রব্বুল আলামিন রব্বুল ইজ্জতের জন্য, যার বিশেষ মেহেরবানিতে সৌদি সরকার কর্তৃক আয়োজিত আপনি একজন দায়ী হন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে খামিস মুশায়েত ইসলামিক দাওয়া সেন্টারের সহযোগিতায় প্রবাসী বাংলা ভাষীদের জন্য তিন দিন ব্যাপী বিভিন্ন, বিশেষ করে বাংলা ভাষীদের জন্য তিন দিন ব্যাপী ইসলামিক জলসার আজকে শেষ দিনে আমরা এখানে সমবেত হতে পেরে এবং এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন দুটি কথা বলার সুযোগ যে করে দিলেন, এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাহিতে জানি অসংখ্য শুকর আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মহতরম আজকের সভার সভাপতি জনাব সাইফুল ইসলাম খান মাদানী সাহেব, পাশে উপবিষ্ট মুরব্বি এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে ইতিপূর্বে আপনারা আমার বক্তব্যের বিষয়ে জেনে গেছেন, সেটি হল উজুবুত তওবা ও ফাদলুহা, তওবার আবশ্যকতা ও তার ফজিলত। আল্লাহু আকবার। আসুন আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ এই তওবা সম্পর্কে কিছুটা বলার প্রয়াস পাবো বলে আশা রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা সবাই মুসলমান, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু মুসলিম ব্যক্তির পিছনে বিশেষ করে সকল মানুষ সকলের পিছনে শয়তান আছে, কিন্তু মুসলমান ব্যক্তির পিছনে বেশি বেশি করে শয়তান ধোকা দেওয়ার বেশি চেষ্টা করে, কি বলেন, ঠিক না বেঠিক? কারণ শয়তানের মূল টার্গেট হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানব জাতিকে বিচ্যুত করা, সঠিক পথ থেকে সন্ধান যাতে তারা না পায় এজন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো। সেই শয়তান মানুষকে তার বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পদস্খলন ঘটায়, যার কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী অনেক কর্মকাণ্ডে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, তিনি অনুগ্রহ করে দয়া করে মানুষদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন যে তারা যতই অপরাধ করুক না কেন আল্লাহর কাছে যদি ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধ সমূহ মাফ করে দেন, বলেন সুবহান। সেই কাজটি করার জন্য আমাদের এই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাদের করণীয় হলো আত্মওবা। এই তওবার বিষয়ে কোরআনুল করিমে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস রয়েছে। আমরা যদি ভালো কাজ করি তার বিনিময়ে বেশি পাব, কিন্তু খারাপ কাজ করলে যতটুকু করবেন অতটুকুই পাবেন। যেমন কোরআনুল করিমে একটা আয়াতে আল্লাহ বলেছেন, কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে, আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে, একটি খারাপ কাজ করবে, সে তার সমপরিমাণ শাস্তিই পাবে। একটি ভালো কাজ করলেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশটি ভালো কাজের সওয়াব দান করবেন, কিন্তু একটি যদি গুনাহ করেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, কত দয়ার সাগর! ভালো কাজ করলেন একটি, দশটা সওয়াব, খারাপ কাজ একটি করলেন, কয়টা গুনাহ? একটাই গুনাহ। আল্লাহু আকবার। এজন্য করে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালো এবং মন্দগুলি লিপিবদ্ধ করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা করলো কিন্তু ভালো কাজটা করতে পারলো না, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ওই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সওয়াব, পরিপূর্ণ একটি সওয়াব দান করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ফাইন আমালাহা, কিন্তু লোকটা যদি ভালো কাজটা করে ফেলে, কাতাবাহাল্লাহু ইনদাহু আশারা হাসানাত, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশটা সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, ইলা সাবঈ মিয়াত দাইফ, এই দশটা সওয়াবকে বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াবে পৌঁছে দিয়ে থাকেন। কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পক্ষান্তরে দেখেন, ফাইন হাম্মা বি সাইয়্যাতিন, কোন লোক যদি একটা খারাপ কাজের নিয়াত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু খারাপ কাজটা করলো না, আল্লাহ নবী বলতেছেন কাতাবাহাল্লাহু হাসানাতান কামিলা, এই খারাপ কাজের নিয়াত করলো থেকে খারাপ কাজটা করলো না, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন, খারাপ কাজের নিয়াত করেছেন, করেন নাই, কিন্তু আল্লাহ কি দেবেন? তার বিনিময়ে একটা সওয়াব দিয়ে দেবেন। পক্ষান্তরে ফায়না আমালহা, কোন ব্যক্তি যদি শয়তানের প্ররোচনায় পড়ে ওই খারাপ কাজটা করে ফেলে, কাতাবাহাল্লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শুধু একটা মাত্র গুনাহ লিখে দিয়ে থাকেন। আল্লাহ, তাহলে আল্লাহ দয়ার সাগর কি না ভাই? কত দয়া করেন আল্লাহ। তা আমরা ভূমিকায় এতটুকু বলতে পারি যে যে ব্যক্তি যত ভালো কাজ করবেন একটার বিনিময়ে আল্লাহ দশটা দেবেন, এবং দশটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ কত নিয়ে